الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. যেহেতু রমজান মাস করিব, গত রাতের দোষ রমজান সম্পর্কে, এর সোমবারের দোষ রমজান সম্পর্কে, ওখানে আগাজি ব্যাংকের মসজিদের সাথে যেটা হয়েছিল রমজান, আজকে সব জায়গায় খুতবা রমজান রমজান সম্পর্কিত বিষয়, ঠিক না? মৌসুম অনুযায়ী আলোচনা, সারা বছর যায়, তারপরে এক মাস আছে রমাদান। রমাদান মাস নির্দিষ্ট এক মাস, 11 মাস পর 12 মাসে রমাদান। সারা পৃথিবীর মুসলমান একই মাসে সিয়াম পালন করেন, যার ফলে রমাদান মাসে সিয়াম পালন করাটা সহজ। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর করে দিয়েছেন বিধানটা। সারা পৃথিবীর মুসলিম যে যেখানেই থাকুক, ইউরোপে আছে, আমেরিকা আছে, বাংলাদেশ, চীন, সৌদি আরব, আলহামদুলিল্লাহ সব জায়গার মুসলমান, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন, রমাদান মাস ওই মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কেন নাযিল করা হয়েছে? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল হয়েছে। ওয়া বাইনাত মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের অনেক নিদর্শনাবলী রয়েছে কোরআনে, আর ফুরকান হক বাতিলের মধ্যে পার্থক্যকারী নিদর্শনাবলী রয়েছে। কোরআন পাঠ করলে মানুষ বুঝতে পারে কোনটা হক আর কোনটা না হক, কোরআন পাঠ করলে মানুষ হেদায়েতের পথ পাবে। এ কারণে রব্বুল আলামিন রমজান মাসে কোরআনে করিম নাজিল করেছে। তো কোরআনের নাজিল হওয়ার এই কারণ, কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাস। অতএব বোঝা গেল রমজান মাসের ইজ্জত আর ফজিলত আল্লাহর দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ, আবার রব বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি লাইলাতুল কদরে, আর লাইলাতুল কদর কোন দিন? মানে কোন মাসে? রমজান মাসে, যেহেতু শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন। তো এই রমজানে কদর করা আমাদের সকলের জন্য জরুরি, ওয়াজিব। অনেক মানুষ বাহানা করে রমজান মাসে সিয়াম পর্যন্ত রাখে না, ইফতারির সময়, যেহেতু এখানে সব জায়গায় ফ্রি ইফতারি, যদি কিছু অনেক মুসলমান না হয়, বেশিরভাগ না হলে অনেক মুসলমান আছে যারা আস্তাগফিরুল্লাহ আল আযীম সিয়াম রাখে না, রোজা রাখে না, কিন্তু ওখানে ইফতারির কাতারে শোয়ার আগে সামিল আছে কিনা? আমি গত বছর রাখবো, গত বছর তো নাই, এর আগের বছর বের হলাম ওই ইফতারের পূর্বেই, আমাদের সেন্টারের মাঝে মধ্যে আসতে যাওয়া করে শোনাইয়ে, তাই শুধু আসলেই যে ছাত্র হয়ে যায় এরকম না। অনেক মানুষ আছে, আছে হয়তো দিন শেখার জন্য, অনেকে আছে এমনি বস, কি বলে উদ্দেশ্য শেখা না, এমনি বস যাই, সময়টা পাস করি, আর কি করে আছে লাস্ট তো খাবার মজুদ খাবারটা খেয়ে নিলাম, আছে কিনা? আস্তাগফিরুল্লাহ, ইফতারের কিছুক্ষণ পূর্বে আমি দেখছি তার মুখে খাবারের আধা খাবারের ছিন্ন পাওয়া যাচ্ছে, আমি সরাসরি তাকে বললাম তুমি রোজা রাখো। এই সৌদিতে যদি মানুষ সিয়াম না রাখে, রোজা না রাখে, তাহলে আর কোন দেশে গিয়ে রাখবে? আবার সৌদি সব জায়গায় খারাপ হলেও অন্যান্য ডিস্ট্রিক্ট আর মহাফাদাত বা অন্যান্য মানাতের থেকে ভালো, অনেক ভালো, এর মধ্যে সন্দেহ নেই। দিনই লাইলে দুনিয়াও লাইলে, আপনি বলবেন না আমরা দুনিয়া লাইনে কম, একদম গলত কথা। যারা দিনকে অগ্রাধিকার দিয়ে চলবে, রব্বুল আলামিনের ওয়াদা আল্লাহ পাক তাদেরকে দুনিয়াও দিবেন, আল্লাহর ওয়াদা না? তো তুমি কিরকম বলো না আল গাসিম, সলাত ঠিকই আছে, পয়সা কম, এই জন্য আমরা রিয়াদ যাই। কত রিয়াদের মানুষ আমি দেখছি, অনেক পয়সা খাওয়াই করে কিন্তু বরকত নাই, অনেক কামাই করে বরকত নাই। আমার নিজের লোক শুধু ইয়া ফুরুস ইয়া ফুরুস করে, পেট ভরে না, লুপ লুপ লুপ লুপ, সব দিকে তার লুলুক জিহ্বা, লুলুক জিহ্বা বের করে বের করে তাকিয়ে আছে, কিন্তু পেট ভরে না। সবাই বলি নাউজুবিল্লাহ। আর যারা আখরাতকে অগ্রাধিকার দিয়ে চলে, রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াও দেয় আখরাত। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাযিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। যে আখরাতের কামাই চায়, আখরাতের খেত, আল্লাহ বলছেন আমি তার খেত আরো বাড়িয়ে দেব। আপনি কি বলেন যদি দুনিয়া আখরাতের ইবস দুনিয়া দিবেন না? অন্যদিকে যে কেউ দুনিয়া চায় তাকে দুনিয়া দিবে, আল্লাহ পাক দিবেন, কিন্তু আখরাতে তার কোনো অংশ থাকবে না। আর যে আখরাত চায় আল্লাহ পাক তার আখরাতের খেত, তার খেত আরো বাড়িয়ে দিবেন। তার মানে আখরাত তো দিবেনই, দুনিয়ার সাথে দিবেন। সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিন আমাদেরকে তিনি নিজে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। তো আল্লাহ বলছেন যদি তুমি আখিরাতের খেত চাও তো আমি তোমাকে আরো দেব। তো কি বলেন, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জন্য দোয়া করার নির্দেশ দিলেন, বা যারা ভালো লোক ওরা এই দোয়া করে, তাদের গুণ পেশ করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা সবচেয়ে বড় জিনিস হচ্ছে সন্তুষ্টি, মনের ধ্বনি হচ্ছে আসল। অনেক পয়সা কামাই করে কিছু লোক আছে, রমজান মাস আসলে মনে করে শুধু রমজান মাস মানে এবাদতের মাস ছেড়ে দিয়ে আস্তাগফিরুল্লাহ দুনিয়ার মাস, দুনিয়া কামাইয়ের মাস করে নিয়েছে, শুধু হুলুস আর হুলুস, ব্যবসা আর ব্যবসা। আমরা যেন এরকম না হই, সুযোগ পেয়েছি হালাল কামাই মানে মুশকিল, আলহামদুলিল্লাহ সাফ, কিন্তু দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে আখেরাতের কামাইকে আপনি ছেড়ে দিলেন, কিরকম? এই যে মাস আল্লাহ আকবার, যে মাস যাবে আগামী বছর আর পাবো কিনা আল্লাহ। কত রমজান মাসে কত লোক ছিল এই পৃথিবীর বুকে, আপনার আত্মীয় স্বজন ছিলেন, কত আত্মীয় স্বজন ছিলেন, আপনার পরিচিত অপরিচিত কত মানুষ ছিল, কত মুসলমান ছিল, কাফির কুফফারদের কথা নেই, মুসলমান। এই রমজানে তারা নাই, আজকে নাই, রমজান মাস আগে আসার আগেই চলে গেছেন। আমি আমাদের ওই একটা মসজিদের বাসার সাথে এক ভাই সৌদিয়ান, নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত বা বেশিরভাগ তাকে দেখতাম এই মসজিদে আসতে, সবার আগে তিনি মজুদ প্রথম খাতারে এক দুই হওয়ার পিছনে। তো আমি কিছুদিন দেখিনি, মাঝদিনকে বললাম উনি কোথায়, সে বলে উনি মারা গেছেন। ইন্না লিল্লাহ, ভালো লোক, এমনি দুষ্টৃতি থাকতে পারে, কিন্তু সালাত মাশাআল্লাহ পাঁচক সালাত, কারণ যার ফজর মিস নাই সে অন্য ওয়াক্ত সালাত কি মিস করবে? আর বেশিরভাগই জমিয়ে ইসতিসাম মজুদ হবে। আর ওখানে ইমাম না আসলে তো আমি ইমামতি করি, আমি আগে চলে গেলে মানুষের আনন্দ, আমি আনন্দ দিইনি মসজিদে, ওই মসজিদে হয়তো দিয়ে একবার দিয়েছে, আমি হয়তো দিতে পারি। তো হঠাৎ করে শুনি আমার খুব আঘাত লাগলো, লোকটি ভালো ছিল, তো সবসময় মৌতকে স্মরণ করা দরকার। রমাদান রমাদান ইলা রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাওয়াতুল খামস والجمعه الى الجمعه ورمضان الى رمضان مكفرات لما بينهن اذا اجتنبت الكبائر পাঁচ ওয়াক্ত সালাত যদি মানুষ আদায় করে তাহলে এক সালাত আরেক সালাত পর্যন্ত, জুম্মা থেকে আরেক জুম্মা, রমাদান থেকে আরেক রমাদান, অর্থাৎ সিয়াম নিয়ম থাকে যদি আদায় করে তাহলে মধ্যবর্তী সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আচ্ছা, যদি নিয়ত খালিস হয় তাহলে সগীরা কবিরাও মাফ। যদি মানুষ তওবার উদ্দেশ্যে সিয়াম পালন করে, তওবার উদ্দেশ্যে তওবাকে সামনে রেখে আল্লাহর দরবারে আহাজারি করে, সগীরা তেমনি মাফ হয়ে যাচ্ছে। সাজদায় গিয়ে দোয়া, ইয়া রব কত গুণা করলাম, সগীরা কবিরা যত গুণা করেছি আল্লাহ তুমি মাফ করো, তওবা হয়ে গেল কিনা? সাইম অবস্থায় আপনি দোয়া করছেন, রবকে বলছেন আল্লাহ তুমি মাফ করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি তওবা হয়, সগীরা তো মাফ করছি কবিরাও মাফ। আল্লাহ আমাদের এই সামনে যে রমজান মাস আসছে, রমজানের কদর বুঝে রমজানের সিয়াম পালন করার তৌফিক দান করুন, কিয়াম করার তৌফিক দান করুন। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান উফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যদি কেউ সিয়াম পালন করে ঈমানের সাথে সওয়াবের আশায়, দুইটা জিনিস ঈমানের আশা সাথে সওয়াবের আশা, ইমান ওয়াহতিসাব, তাহলে তার পিছনের গুনাহ মাফ হবে। কিয়াম রমাদান তারাবির সালাত ইমানের সাথে সওয়াবের আশায় আদায় করলে পিছনের গুনাহ মাফ হবে। লাইলাতুল কদর, লাইলাতুল কদর আল্লাহু আকবার, নিয়মত লাইলাতুল কদর কত বড় নিয়মত। লাইলাতুল কদরে যদি আমরা সিয়াম পালন, লাইলাতুল কদরে যদি আমরা কিয়াম করি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, সওয়াবের আশায় ঈমানের আশায়, এই ঈমানের সাথে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়। আর এই এক রাতের ইবাদত, এক রাতের ইবাদত নয় বরং হাজার মাস থেকেও বেশি রাতের ইবাদত হবে। সুবহানাল্লাহ, লাইলাতুল কদর খায়রুন মিন আলফ শাহর, লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম, এটা আল্লাহর ফজল আর কারাম আমাদের আমাদের উপর। রমাদান মাস পেয়েছি আমরা, এর যেন কদর করি, অবহেলা করে কেউ যেন সিয়াম ভঙ্গ না করি। আপনারা এখানে যারা আছেন সবাই অবশ্যই সিয়াম পালন করবেন, বাড়া করবেন না, আশা করি আপনারা সবাই সিয়াম পালন করবেন। আলম সিয়াম ঠিক আছে, ওই ভাইটা পিছনে একদিনও ভাঙে না তো, মাশাআল্লাহ মাস। এই ভাই আপনি আপনার দুজন সিয়াম তো নিয়মিত রাখবেন না, আমাদের মধ্যে ছুটি যায়, আপনারটা রোজা ছুটে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা, বাকি তো আর পরিচিত, তোমার ছুটে না তো, ছুটে? আচ্ছা, আল্লাহ কবুল করুক, আমিন ইনশাআল্লাহ। এখন থেকে এই এখন যুবক এখন যদি ছুটে যেতে আর কোনদিন পরে কি করবে? আল্লাহ তৌফিক দিন, জিজ্ঞেস করার ফায়দা হয়েছে। বাকি তোমাদের সব ঠিক আছে? এই যে কোভিড ভিজন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সে ঠিক আছে। তো সেদিন আলহামদুলিল্লাহ ওয়াদা করে গেছে, দাঁড়িয়ে রেখেছে, তার জন্য দোয়া করো। সে কিন্তু হাফেজ কোরআন তো হাফেজ না? তো কে বললো ইব্রাহিম? তাহলে কিছু কিছু পড়েছে, আচ্ছা সম্পূর্ণ কোরআন পড়েনি, কিছুদিন পড়েছে হাফেজ, খালা পড়া সুন্দর আছে আলহামদুলিল্লাহ, ভালোই, আল্লাহ শুকর, আল্লাহ শুক্রিয়া আদায় করি। সবাই অগ্রসর সামনে পিছনে না। এই তোমার নামটা কি? সোহেল, সোহেল, খালাস, এই রমজান সম্পূর্ণ রমজান সিয়াম, আর এখন থেকে মৌত পর্যন্ত সালাত পাঁচ ওয়াক্ত, মৌত পর্যন্ত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৌত পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌতের আগে ছেড়ে দিয়েছেন নাকি ইবাদত? লা ইলাহা, মৌত পর্যন্ত ইবাদত করেছেন, সুবহানাল্লাহ। মসজিদে আসতে পারেননি, ঘরে বসে বসে সালাত পড়েছেন, যে অবস্থায় ছিলেন এই অবস্থায় পড়েছেন, কিন্তু সালাত বাদ দেননি। আল্লাহ আকবার। আর তিনি মারা যাওয়ার পূর্বে আমাদেরকে বলেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম, হে আমার উম্মতেরা তোমরা সালাতকে আঁকড়ে ধরো, সালাতকে আঁকড়ে ধরো। বুঝতে পারছেন ভাই? খবরদার, সালাত যেন মিস না হয়। সালাত ঈমান আকীদা ঠিক করার পরে সর্বপ্রথম যে কাজ হলে আমাদের পা হচ্ছে সালাত, তারপরে বাকি ভিত্তি করি যাকাত, সিয়াম, আর কি হজ। হজ হলো পঞ্চম ভিত্তি, রোজা নাই, সালাত নাই, যাকাত নাই, হজের সময় আসছে। হ্যাঁ, মানুষের হিট করে সবাই বিভিন্ন কোম্পানি বিভিন্ন মহাসা দিয়ে, আমি একদম পাক্কা ইমানদার, পাক্কা নমাজি, এরকম বলে যায় কিনা? তারা পেপার দেয় নমাজ পড়ো কিনা, সালাত ঠিক আছে কিনা, আবার বলে ফরজ হজ না নফল, ওরা কোন হজ নেই ফরজ, ফরজ তুমি বল নফল আগে হজ করেছো ফরজ, কিন্তু এখন আবার ওই আবার দ্বিতীয়বার ফরজ হজ বলে চলে যাচ্ছে। হজ কবুল হবে আল্লাহ তাআলার, কত বড় গাদ্দারি। যদি কোনো প্রতিষ্ঠান বলে তোমাকে অসুবিধা নেই নফল ফরজ চলে যাও, বুঝতে পারছেন? আর যদি প্রতিষ্ঠানের শর্ত থাকে ফরজ, আপনি ধোকা দিয়ে যদি যান তাহলে ক্ষতিটা কার হবে? ও পেয়ে যায় সব, সব ও তার নিয়ে তো নিয়েই সব পাবে, কিন্তু আপনার তো হজই থাকে না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। হজ যদি মানুষ ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক তিনি পাক ছাড়া কিছু কবুল করেন না। আপনি হারাম কামাই করে সুদ খেয়ে ঘুষ খেয়ে জালিয়াতি করে আমানতের খেয়ানত করে মসজিদের টাকা আমানত রাখা হয়েছে মসজিদের টাকা হজম করে, আস্তাগফিরুল্লাহ, এরকম করে বলুন আমার কাছে এসছে অনেক সংবাদ, অনেক মাদ্রাসার টাকা জমা করে আত্মসাত করে, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই মাদ্রাসার জন্য আপনি আমানত কালেকশন করবেন, আপনি কি করেন নিজের ফান্ডে রেখে অন্য জায়গায় সাপ্লাই করে দিলেন, জায়েজ হবে? আপনি আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই মসজিদের জন্য পয়সা কালেকশন করবেন, আপনি এই মসজিদের নামে কালেকশন করে আপনার বাড়িতে পাঠিয়ে দিলেন আরেক জায়গায় আরেক মসজিদ, হলো আমার খেয়াল, খবরদার। ان الله يأمركم ان تؤدوا الامانات الى اهلها, এত দুনিয়ার কিছু ইজ্জত পেয়ে গেছো তুমি, পেয়ে যাবে যখন ওদের কাছে দেবে কালেকশন, এক এক নামে করে আরেক নামে দিয়ে দিয়েছো, ওরা বলবে হ্যাঁ দা অমুক ভাই জিন্দাবাদ ওখানে যাওয়ার পরে, কিন্তু কাল কিয়ামতের দিন অমুক ভাই জিন্দাবাদ থাকবে না জাহান্নামের আগুনের জিন্দাবাদ থাকবে। আল্লাহ আমাদের হেদায়েত দিন, আমিন, বোঝার তৌফিক দান করুন। আমালাতের খিয়ানত, চুগলি, রমজান মাস, চুগলি করবেন না। লা ইয়াদখুলুল জান্নাহ কাত্তার, চুগলপুর জান্নাতে যাবে না, একজনের মতো আরেকজনের কাছে হবেন না, বলবেন না আমার ইজ্জত বেড়ে গেছে। তোমার ইজ্জত পারে না, ইজ্জত কমে। ইজ্জত কিরকম বাড়ল? চুগলপুর কবর আজাদ হবে, প্রসিদ্ধ ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুই কবরবাসীর কবর আলাদা হচ্ছে কেন? বড় কিছুর জন্য না, হালকা বিষয়, কিন্তু আল্লাহর দরবারে এটা বড়। সুবহানাল্লাহ। তুমি বলেন এটা তেমন কিছু না। একজন কি করতো? চুগলি করত। এই দুইজনের মধ্যে একজন চুগলি করত আর আরেকজন নিজের পেশাব থেকে নিজেকে রক্ষা করত না, নাই কিছু তাইলে ওখানে বালু অথবা ঢিলা, ওগুলো আমরা এখানে আছি, পানি আছে, টিস্যু পেপার আছে, সব আলহামদুলিল্লাহ যে যেখানে। কিন্তু সর্বোত্তম কোনটা দিয়ে? পানি দিয়ে, পানি দিয়ে ইস্তিনজা করা সর্বোত্তম। আলহামদুলিল্লাহ যথেষ্ট এটাই, বুঝছেন তো? পানির সাথে আরেকটা লাগার প্রয়োজন নেই। আমার পানির সাথে আরেকটা লাগিয়ে দিয়েছি কিছু, মানে বেশি নাজারাটা একটু বেশি আর কি। বেশি নাজারা করতে গিয়ে ওখানে দেখবেন ওই মাঝারি বন্ধ করে দেবে। মাঝারি কি বলে বাংলায়? বন্ধ করে দিই। আর এরকম করা উচিত না, কারণ এই ড্রেনের পথ বন্ধ হয়ে যায় বেশি বেশি করে এরকম করলে। নিয়মতান্ত্রিক আপনি চলেন, সর্বপ্রথম যে আমল তা হচ্ছে আমাদের সালাত, তারপরে কোনটা? যাকাত, তারপরে কোনটা? সিয়াম, তারপরে হজ। হজ প্রথম না, হজ করলে অবশ্যই খুশি হালাল কামাই করতে হবে। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পাক, তিনি পাক আমল, পাক খাবার, পাক সবকিছু কবুল করেন। পাক তৃতীয়বার চতুর্থবার কিছু না বলে চলে যায়, হালি নামছি। একটা কথা হলো, হালি নামছি। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমার সামনে একটা হাদিস, আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, বাইনা আনা ক্বাইমুন আতানি রাজুলানি ফাআখাযা বিযাবআইয়া ফাআতিয়া বিজাবালান ওয়ারান ফাকালা ইহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, তো আমার কাছে দুই ব্যক্তি আসলেন, এসে আমার দু সাইড ধরে, কাঁধ ধরে আমাকে নিয়ে গেলেন। আসেন কোথায়? একটা কঠিন পাহাড়ি অঞ্চলে, পাহাড়ে। আমাকে বললেন, তুমি চড়ো। আমি বললাম, এরকম কি পাহাড়ে আমি চড়তে পারবো না, আমার সেই সামর্থ্য নেই। তারা বললেন, আমরা আপনার পথ সহজ করে উঠবেন। বলছেন, হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবালি ইদান বি আসওয়াতিন শাদীদা, যখন আমি পাহাড়ের একদম সমানভূমিতে পৌঁছালাম, একদম উপরে উঠে গেছেন, তখন আমরা আমি শুনতে পেলাম অনেক আওয়াজ, চিৎকার, আসওয়াজ, শরীর কঠিন আওয়াজ শুনতে পাচ্ছি। আমি বললাম মা হাদিহি আসওয়াজ, এই চিৎকার কিসের, এই আওয়াজ কিসের, এই শাউট এগুলো কিসের? ওই দেখে ইংলিশে শাউট বলে না, আরবিতে শাউট, তুমি সাউন্ড বলো তো শাউট অফ সাউথ। আমার হঠাৎ করে এমন স্মরণ হয়েছে সাউথ আরবিতে আওয়াজ, আর ইংলিশে কি বলে শাউট মানে চিৎকার, ওই তো আসমান শরীর শাউট আসমান শোনা যাচ্ছে, আসমান শরীর। বললাম কি? তারা বললেন হাদা রুয়াউ আহলিন নার, এই চিৎকার হচ্ছে জাহান্নামীদের চিৎকার। আচ্ছা, রুয়া এর আসল অর্থ কুকুর যে গেউগু করে ওটাকে বলা হয় রুয়া, কুকুর গেউগু করে না, আরবিতে রুয়া নাই কুকুরের গেউগু বলছেন। তারপরে তারা আমাকে নিয়ে গেলেন, আমি দেখলাম কিছু সংখ্যক মানুষ যারা পায়ের গোড়ালির ওই গোড়ালির উপরে যে পুরো রোগ আছে এটাকে আরোপিতে বলা একটা রকম, ওই রকম ওই গোড়ালির সেই পুরো রোগ দিয়ে তাদের বেঁধে ওদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, এটি স্পষ্ট। মাল্লাহ মানে কি? ঝুলন্ত, তাই না? মাল্লাহ ঝুলন্ত, অন্যদিকে তাদের চুয়াল দিয়ে জবা মানে ঝগড়ো সে খুন বেহ রে হ্যাঁ, এই ছেলেটা এখানে বসে আছে আমার ছাত্র, তো চুয়াল দিয়ে রক্ত বের হচ্ছে, পায়ের গোড়ালির যে রোগ দিয়ে বাধা হয়েছে আর চুয়ালিয়ে রক্ত বেরোচ্ছে। আমি বললাম যারা ইফতারের ওয়াক্ত হওয়ার আগে যারা ইফতার করে তাদের এই শাস্তি হচ্ছে, ১৪৫৯ তাহলে আমাদের কি বোঝা দরকার? যারা রোজা রাখি না, সিয়াম রাখি না, ওদের কি অবস্থা হবে বোঝা দরকার কি না? সারাদিন সিয়াম পালন করেছে, ইফতারের ওয়াক্ত হওয়ার আগে পাঁচ মিনিট আগে সূর্য ডুবে গেছে সাথে সাথে ইফতার করবে, এটা হলো সুন্নাহ। সূর্য ডুবে যায় সাথে সাথে ইফতারি করতে হয়, শুননা লেট করবে না, কিন্তু কথা হচ্ছে ইফতারির সময় না হওয়ার আগে, ইফতারির সময় হওয়ার আগে পূর্বে যদি মানুষ ইফতারি করে তাহলে যারা এরকম করবে তাদের জন্য এই শাস্তি। কথা বুঝতে পেরেছেন? তাই ভয় করুন, যারা সিয়াম ভঙ্গ করে আল্লাহকে হোক করা দরকার, আল্লাহর ভয় রাখা দরকার, সিয়াম যেন আমরা ভঙ্গ না করি। রমজান আল্লাহর ফজল কারণ এটা আমাদের জন্য কত বড় নিয়ামত। সামনে রমজান আসছে, সময়টা যেন কাজে লাগাই, হালাল কামাই করি, নিয়মতান্ত্রিক ফরজ ওয়াজিব বিধান পালন করি, হালাল কামাই করি, আর সুযোগ বুঝি কোরআন কোরআন নিয়ে বসে যাই, কোরআনের তিলাওয়াত করি। কারণ রমজান মাস হলো কোরআনের মাস, কোরআন পাক রব্বুল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে নাযিল করেছেন। অতএব রমজান হচ্ছে কোরআনের মাস, কোরআন তিলাওয়াত করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে কোরআন উভয়ই দুজন একজন আরেকজন একজন আরেকজন শোনাতেন। এটা কোরআন, রমজান মাস, আলহামদুলিল্লাহ। সময়টা কাজে লাগাবেন, মোবাইলে টিপতে নাই রমজান মাস, একটু বন্ধ করে দিবেন, বিশেষ বিশেষ জরুরি যদি কিছু থাকে ওগুলো বন্ধ করে দেওয়া উচিত, সময়টা কাজে লাগান, দেখবেন ইনশাআল্লাহ কাজে আসবে। রমজান সিয়াম আপনার জন্য আল্লাহর দরবারে কালকে আমাদের দিন সুপারিশ করবে, এমনি ভাবে আল্লাহর কালাম আপনার জন্য আল্লাহর দরবারে দেখবেন ইনশাআল্লাহ কিছু সময় কিছুদিনের ভিতরে আপনি কোরআন পড়তে পারবেন, একটু চেষ্টা করলেই কোরআন সহজ ইনশাআল্লাহ। কোরআন রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি তফসির পড়ি আর অনুধাবন করি দিনে যেসব আমাদের দরস আছে, আলোচনা সোনাইয়া দরস আছে দুই জায়গায় দুই মসজিদ অংশগ্রহণ করবেন, আর ইনশা আল্লাহ তাআলা রমজান মাস নিয়মিতই এই দশ রমজান মাস জুমার পরে এই দশ অনেক দিন যাবৎ হচ্ছে, আমি ছাড়ি না, যতই সেন্টার না বললেও চলবে ইনশা আল্লাহ তাআলা, মানুষ 15 জন 20 জন তবুও চলবে, কিন্তু আপনারা একটু বেশি বেশি করে লোক নিয়ে আসার চেষ্টা করবেন, আধা ঘন্টা দশ হবে, বেশি না, বুঝতে পারছেন তো, বেশি না দশ, রমজান মাসে খাওয়াটা নাই, আপনারা চলে যান তাড়াতাড়ি, আলহামদুলিল্লাহ এখানে বসবেন কোরআন পড়বেন, এখানে যদি কেউ বসে কোরআন পড়ে রমজান মাস আসা করে কেউ কিছু বলবে না, বাইতুল্লাহ তো কোরআন, কোরআনের মাস বসে আপনি পড়েন, আমরা হালকা আলোচনা করলো বসলেন ফায়দা, ইমান তাজা হয়, আর সোনাইয়ে যে মসজিদে ঘোষণা দেওয়া হয়েছে ইফতারের এক ঘন্টা পূর্বে, এক ঘন্টা পূর্বে সোনাইয়ে মসজিদে ইনশাআল্লাহ দরস আমাদের দরস হবে, তো 35 মিনিট আগে তারা বলেছেন 15 মিনিট আলোচনা রাখার জন্য ইফতারের, 15 মিনিট 15 মিনিট আলোচনা, তারপরে বন্ধ, তারপরে ইফতারের পূর্বে 5 মিনিট সবাইকে নিয়ে আলোচনা, যারা উপস্থিত হবে এদেরকে নিয়ে 15 মিনিট দরস ইনশাআল্লাহ তাআলা। তো প্রত্যেক দিন সোনাইয়া মসজিদে জামে আবুদ্দার এমনি জামে হাফিজুল সুলেমান ওয়ালে শরফ থাকবে ওখানে দরস, বুঝতেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ সামনে রমজান মাস আসছে, আল্লাহ রমজানের কদর করার তৌফিক দাও, রমজানের জন্য রমজানের জন্য আমরা সিয়াম কিয়াম নিয়মতান্ত্রিক আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, কবর আযাব থেকে নিজাত দাও, আল্লাহ আমাদের সকলকে তোমার দিনের দায়ী হিসাবে দায়ী হিসাবে কবুল কর, আল্লাহ আমরা সবাই যেন তোমার দিনের দাওয়াত দাওয়াতের কাজ করতে পারি সে তৌফিক দাও, মানুষকে হকের পথে দাওয়াত দিতে পারি সে তৌফিক দাও, আমাদের সকলকে ইলম অর্জন করার তৌফিক দাও, ইলম অনুযায়ী আমল করার তৌফিক দাও, দুনিয়া মুসলমানদের উপর রহম কর, আল্লাহ মুসলিম রাষ্ট্রগুলির প্রতি اے اللہ مسلم رسول کی حفاظت کرو, مظلوم در کے ادھار کرو, اللہ ظالم مسلم جرا ادھر کی ہدایت دو, انا تمہیں پکڑاؤ کرو یا رب, اور کافر ظالم در کے اللہ جرا مسلمان در پر ظلم جات کرچے تمہار جدی باقی تھا ہدایت یا تر ہدایت دو, انا تدر کے پکڑاؤ کرو, مولا سیریا مسلمان در پر رحم کرو, یمن مسلمان در پر رحم کرو, ہمارے دیش بنگلہ مسلمان در پر رحم کرو, انڈیا مسلمان در پر رحم کرو, میانمار مسلمان, برما مسلمان در پر رحم کرو, سارا دنیا مسلمان در پر رحم کرو, یا رب تمہیں ہمارے گناہ ہتا کرنے ہمارے اوپر ظالم در کے چپیے دیو نا, اللہ ہمارے گناہ ہتا کرنے تمہیں ہمارے اوپر ظالم در کے چپیے دیو نا, اللہ ہمارے گناہ ہتا کرنے تمہیں ہمارے اوپر ظالم در کے چپیے دیو نا, اللہ تمہیں ہمارے جان مال حفاظت کرو, ہمارے عزت عبرو حفاظت کرو, اے اللہ ہمارے مان سمر حفاظت کرو, ربنا تقبل منا انک انت السمیع العلیم وتب علينا انك انت التواب الرحيم, ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار, وصلى اللهم وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.